এত কিছু করলো যারা কুন্তি তাদের পরিচয়, তারা সবাই হিজিবুল্লাহ হবে তাদের বিজয়। এত কিছু করলো যারা কুন্তি তাদের পরিচয়, তারা সবাই হিজিবুল্লাহ হবে তাদের বিজয়। শরীয়তে কামেল ছিল মানত সদা সুন্নাত, তুমি শক্তি হাসিলে দীক্ষা নিল মারেফত। শরীয়তে কামেল ছিল মানত সদা সুন্নাত।